الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদেরকে পিতা মাতার উপাস্যে জন্মদান করেছেন, আর সেই হিসাবে আমরা পিতামাতার যে ঋণ, সেই ঋণ পরিশোধ করতে অক্ষম। আমরা পিতামাতার অধিকার নিয়ে আগামীতে আলোচনা করব, আর গত দর্শন করেছি, আজকেও পিতামাতা সম্পর্কে আলোচনায় আপনাদের এদিকে শোনাব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদের সকলকে তৌফিক দেন যেন হকদারের হক আদায় করতে পারি, অধিকারের অধিকার পালন করতে পারি। আগে যা বলেছিলাম তার জের ধরে আবারও বলি যে পিতামাতাকে খবরদার কোন সময় গালাগালি করবেন না, গালি দেবেন না। অনেক ছোট লোক আছে যারা নিজের পিতাকে অশ্লীল ভাষায় গালাগালি করে, অনেক ভদ্রলোকও আছে যারা নিজেদের পিতামাতাকে ভদ্র ভাষায় অথবা ছোট ভাষায় গালাগালি করে। কোন মতবিরোধ হল রাগ হলেই অশ্লীল বলতে শুরু করে, আর রাগ হলেই কারোর সঙ্গে তর্ক বিতর্ক হলেই, ঝগড়া বিবাদ হলেই অশ্লীল বলে কে কারামত মনা হয়ে গেল। এ যারা খাস আমার ফাজা, কারোর সঙ্গে তর্ক বিতর্ক হলে অশ্লীল বলতে শুরু করে দেয়, এ যে মুনাফিকের আলামত সাধারণ লোকের সাথে। তাহলে পিতামাতার সঙ্গে যদি কোনো মতবিরোধ হয়, তার বিরুদ্ধে কোন অশ্লীল কথা বলা কেমন? সাহাবাদের যুগে মা বাবাকে গালি দেওয়ার কথা ছিল না। হাদিস থেকে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাল কাবায়ের শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, কাবিরা গুনাহ মধ্যে একটা কাবিরা গুনাহ হলো এই মা বাপকে গালি দেওয়া। কালু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাই, আল্লাহ রাসূল, ছেলে কি তার মা বাপকে গালি দিতে পারে? ছেলে কি তার মা বাপকে গালি দেয়? তার মানে সে যুগে প্রচলিত ছিল না বাবা, ছেলে হয়ে কখনো কি নিজের মা বাপকে গালি দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সরাসরি গালি দেয় না, কিন্তু ইয়াসুব্বু আবার রাজুল ফা ইয়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মা ফা ইয়াসুব্বু উম্মা, যখন সাধারণ মানুষের মধ্যে একে অপরের বাপকে গালি দেয়, তখন সে তার বাপকে গালি দেয়, যখন সে তার মাকে গালি দেয়, তখন ও তার মাকে গালি দেয়। এইভাবে সরাসরি না হলেও কিভাবে, ইনডাইরেক্ট ভাবে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সে তার মা বাপকে গালি দেয়, এর হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে সরাসরি গালি দিলে কেমন হবে? যদি পরোক্ষভাবে গালি দিলে কাবিরা গুনাহ হয়, তাহলে পরোক্ষভাবে গালি দিলে, সরাসরি গালি দিলে কিরকম গুনাহ হবে আন্দাজ করা যায়। ছেলে হয়ে খবরদার মা বাপের অবাধ্য হয়েও না, কাজ যদি হারাম না হয় তাহলে তা সম্পাদন করতে মোটেই অস্বীকার করো না, কাজ হারাম হলে করো না। বা যদি হুকুম করে অন্যায় করতে করবে না, ধানে ধুলো দিয়ে বিক্রি করতে করবে না, দাড়ি মারতে বা তুই কিভাবে ব্যবসা করছিস দাড়ি মেরে একটু দাড়ি মারবি তাহলে তো লাভটা বেশি হবে, করবে না শুনবে না। যদি মা বাপ আদেশ করে পর্দায় না থাকতে শুনবে না, স্বামী যদি আদেশ করে যেমন তেমনি মা বাবা যদি আদেশ করে শুনবে না, তেমনি যে কোনো খারাপ কাজ বাপ যদি বলে বাবা এক প্যাকেট সিগারেট নিয়ে আয় তো শুনবে না, এক বোতল মদ নিয়ে আয় তো শুনবে না। যেহেতু অন্যায় আচরণ করে মা বাবের কোনদিন কথা শোনা যায় না, লাতারাতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর বাধ্য হয়ে কোন সৃষ্টির বাধ্য হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। নম্বর এক, মুদমিনুল খামর, যে মদ পান করে মদ্যপানকারী, দেশে তো এখন চুলাই মদের ঘর মা দেখছেন তো খবর শুনছেন, যেখানে সেখানে চুলাই মদের ঠেয়ে মদ খেয়ে মানুষ মারা যাচ্ছে, এই মদ শুধু অমুসলিমরা না মুসলমানরাও খাচ্ছে, আর মুসলমানরা নিজেদের মদের ভাটি মদের কারখানা তৈরি করে রেখেছে, বড় অর্থকরী ব্যবসা এই মদের ব্যবসা দিয়ে তারা নিজেদের বিলাসিতা করছে, মদ খাওয়া হারাম, মদমিনুল খামর, আর মদ খাওয়াকে বলা হয়েছে উমুল খাওয়াইস, সমস্ত মন্দ কাজের মাথা, খবরদার যে মদ খাবে তার জন্য জান্নাত হারাম। নম্বর দুই, ওয়ালাত, আত মানে মা বাপের অবাধ্য সন্তান, মা বাপের কথা শুনে না, মা বাপের কথা নেই না, ভাবে ভাবে পুরোপুরি কথা কি শুনবো, ভাবে পূর্ণ যুগের মানুষের কথা কি শুনবো, আমি আধুনিক যুবক, মা বাপের চিন্তা ভাবনা যদি ধর্মীয় হয় তাহলে তো আরো মুশকিল, ফজরের সময় ঘুমিয়ে আছে বেটা উঠছে না, বেটা বয়ে শুয়ে আছে বেটা উঠছে না নামাজ পড়তে, বাপ উঠিয়ে গেল উঠলো না, এসে দেখছে ঘুমিয়ে আছে উঠালো উঠছে না, বাপের মন খারাপ হবে না, না আল্লাহ অবাধ্য আর সেই সঙ্গে কার অবাধ্য, বাপ মায়ের অবাধ্য, এমন ছেলের জন্য জান্নাত হারাম, যে বাপ মায়ের কথা শুনে না তার জন্য জান্নাত হারাম। আর তিন নম্বর হচ্ছে দায়ুস, দায়ুস কাকে বলে, যে তার স্ত্রী কন্যার ব্যাপারে ঈর্ষাহীন, স্ত্রী কন্যা নোকামিতে বেপর্দায় যা তার সাথে ঘুরে বেড়ায় কথা বলে কিন্তু স্বামী কোনো গুরুত্ব দেয় না, মানে মুশকিল, এইরকম পুরুষের জন্য জান্নাত হারাম। আর এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকিয়েও দেখবেন না, তাকিয়ে দেখবেন না মানে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না, কে কে, প্রথমেই হচ্ছে আকলে ওয়ালিদাই, যে তার মা বাপের অবাধ্য, নম্বর দুই যে মদ পান করে, প্রথম আদেশে প্রথমে মদ পান করে বলা হয়েছিল, এখানে এই আদেশে প্রথমে মা বাপের অবাধ্য সন্তানকে উল্লেখ করা হয়েছে, যে কিছু দান করে দিয়েছি দিয়েছি বলে গর্ব প্রকাশ করে বেড়ায়, আমি এটা দিচ্ছি আমি ওটা দিচ্ছি, এইরকম লোকের দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না। আর এক হাদিসে আছে ওয়াসালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাহ, যেটা আগেই বলা হলো তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, পিতা মাতার অবাধ্য সন্তান আর দায়ুস, আর এখানে আরেকটা কথা অতিরিক্ত বলা হয়েছে এক ব্যক্তির কথা, আর রাজিরা, যে মহিলা পুরুষের মতো লেবাস করে, যে মহিলা পুরুষের মতো বেশ ধারণ করে, প্যান্ট শার্ট পরছে, চুল ছোট করছে, হ্যাঁ পুরুষের মতো আর কি, গড়ায় চড়ছে, তারপরে গাড়ির চুলে মস্তানি করছে যেমন ছেলেরা করে, সেইভাবে পুরুষের মতো বেশ ধারণকারী মহিলা জান্নাত তার জন্য হারাম। এখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আলিমনি আমালান ইযা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর রাসূল আমাকে এমন একটা কাজ শিখিয়ে দেন যে কাজটা করলে আমি জান্নাতে চলে যাব, জান্নাত যাব, এমন একটা কাজ শিখিয়ে দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন উযিবতা ওয়া হুরিকতা। খবরদার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, শরীক করো না, আল্লাহর সঙ্গে শরীক করো না, মূর্তি পূজা করো না, মাজার পূজা করো না। শরীক করলে মনে শরীক শরীক করার রকমের আছে, শরীক করলে কিন্তু জানা যেতে পারবে না। নম্বর দুই, হ্যাঁ শরীক করো না যদিও তোমাকে প্রচণ্ড শাস্তি দেওয়া হয় এবং আগুনে পুড়িয়ে ফেলা হয়, খবরদার শরীক করবে না। হুজুর, জান বাঁচানো কি ফরজ না? জান বাঁচানো ফরজ। যদি জান বাঁচানোর জন্য শরীক করেন তো আপনার জন্য জায়েজ, না করেন তো সেটা আপনার জন্য আরো উত্তম। সুতরাং খবরদার, যতই কষ্ট হোক আপনার শরীক করবেন না। ওয়া আতিউ ওয়ালিদাইকা ওয়া ইন আখরাজাকা মিন মালিকা ওয়া মিন কুল্লি শাইইন হুয়া লাক। আর মা বাবার কথা শোনো, মা বাবার কথা মান্য করো, যদিও সে তারা তোমাকে আদেশ করে তোমার মাল সম্পদ এবং সমস্ত কিছু থেকে বেরিয়ে যাও, তাহলে বেরিয়ে যাবে। মা বাবার আদেশ শোনো, খবরদার অবাধ্য হয়ো না। নম্বর তিন, লা তাতরুকি সালাতা মুতাআম্মিদান, ইচ্ছাকৃত কোন নামাজ কাজা করো না, নামাজ ছেড়ে দিও না। ফজরের আজান হয়েছে, শুনেও আপনি ঘুমটা নষ্ট হবে, ডিস্টার্ব হবে, উঠলেন না কোন সময়ে, খবরদার নামাজ নষ্ট করো না। নামাজ যদি ইচ্ছাকৃত নষ্ট করো, ফাইন নামান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে তার কাছ থেকে আল্লাহর জিম্মা আল্লাহর দায়িত্ব উঠে যাবে। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়বে সে আল্লাহর দায়িত্বে, আল্লাহ সারাদিন সে আল্লাহর দায়িত্বে থাকবে, আল্লাহর আমানে থাকবে, আল্লাহর জিম্মায় থাকবে, তার কোন বিপদ আপদ হবে না, আল্লাহর দায়িত্ব হয়ে গেল। কিসের কোন নামাজ করলে? সব থেকে কঠিন নামাজ ফজরের নামাজ, আর সব থেকে বেশি লোক এই নামাজ পড়ে না, তাই না? কোন নামাজ? মুনাফিকদের জন্য সব থেকে ভারী নামাজ কোন নামাজ? এশার নামাজটা বর্তমানে নয়, কিন্তু ফজরের নামাজ মুনাফিকদের জন্য বড় ভারী নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে তার কাছ থেকে, তার নিকট থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে, আল্লাহর দায়িত্ব উঠে যাবে। এই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আবু বকর বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, তিনি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তিন তিনবার বললেন, তোমাদেরকে কি বলে দেব না সব থেকে বড় গুনাহ কি? কাবিরা গুনাহের মধ্যে পার্থক্য আছে, তাই না? কাবিরা গুনাহের মধ্যে এমনিতে গুনাহ তিন প্রকার, আকবারুল কাবায়ের, কাবায়ের, সাগায়ের। আর কাবিরা গুনাহের মধ্যে বিভিন্ন গুনাহ তারতম্য আছে, পার্থক্য আছে। সুদ খাওয়া ব্যবচারের মতো নয়, ব্যবচার করা খুন করার মতো নয়, তাই না? পার্থক্য আছে। তো সব থেকে বড় গুনাহ বলার কথা বলে দেবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসান, তিনবার বলার পরে বললেন, আল ইশরাকু বিল্লাহ, এটা হল আকবারুল কাবায়ের, আল্লাহর সঙ্গে শিরিক করা, শরীক করা। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, আর মা বাবার নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া। ওয়া শাহাদাতুজ যুর, আর মিথ্যা সাক্ষী দেওয়া। তারপরে মিথ্যা সাক্ষীর ব্যাপারে তিনি বসেছিলেন, হেলান দিয়ে বসেছিলেন, তারপরে খাড়া হয়ে বসে তিন তিনবার বলতে থাকলেন, বলতেই থাকলেন। সাহাবারা বললেন, যে লাইতা সাকা, যদি আর তিনি চুপ করতেন। যাই হোক, এখানে উদ্দেশ্য হলো কি, যে কাবিরা গুনাহের মধ্যে একটা গুনাহ হলো মা বাপের অবাধ্য হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযা জাল্লা হারামা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন, উকুকাল উম্মাহাত, মায়ের নাফরমানি করা, মায়ের কথা না শোনা, এটা তোমাদের জন্য হারাম। ওয়াবাদুল বানাত, যে আর মেয়েদেরকে জ্যান্ত পচিত করা, সে যদি কি ছিল, মেয়ে হলে পরে মাটিতে পুঁতে ফেলা হতো, ছেলে হলে রাখা হতো। আপমান মানা হাত, আর অধিকার প্রদানের বিরত থাকা, আর অনধিকার কিছু প্রার্থনা করা, যেটা অধিকার কেউ আপনার কাছে চাচ্ছে আপনি দিচ্ছেন না, আর আপনার যাদের অধিকার নাই তা আপনি মানুষের কাছে লোকের কাছে চাচ্ছেন, এটা হারাম। আর ওয়াকারি হারা কোন সারা আসান, আর তিনটে জিনিস অপছন্দ করেছেন, সেটা হচ্ছে কি, কিল ওয়াকার, বসে বসে এক মজলিসে চায়ের দোকানে কিংবা বৈঠকখানায়, কিংবা রাস্তার ধারে, কিংবা পার্কে বসে বসে বসে বসে লোকের রেওয়াজ করা, চর্চা করা, শুনেছ এই হয়েছে। যত লোকের কথা, সমাজের কথা সেখানে বসে বসে গাওয়া। আর কাসরাত সওয়াল, বেশি বেশি সওয়াল করা, বেশি বেশি প্রশ্ন করা, ফালতু বসে আছেন হুজুরকে প্রশ্ন করি, কি প্রশ্ন, এ প্রশ্ন, সে প্রশ্ন, জানা বিষয়, অজানা বিষয় প্রশ্ন করতে করতে শেষ করবে, হুজুর মুসা নবীর নারীর নাম কি ছিল? মানে যার যার প্রয়োজন নেই সেই জিনিস আপনি বাড়িতে নিয়ে আসছেন, কিনছেন, বাড়িতে ভালো কার্পেট রয়েছে, কার্পেট বদলে আবার কার্পেট চাচ্ছেন, বাড়িতে ভালো ফার্নিচার আছে, ফার্নিচার পাল্টে আবার ফার্নিচার করছেন, বা আপনার জামা কাপড় ভালো আছে, জামা কাপড় সে পথ মানে পূর্ণ হয়ে গেছে, তবুও চলবে, কিন্তু তা ফেলে দিয়ে আবার নতুন জামা কাপড় কিনছেন, মাল নষ্ট করছেন, অযথা ছেলে মেয়েদেরকে ইচ্ছার মতো পয়সা দিচ্ছেন, তারা খুঁটিয়ে বেড়াচ্ছে। তোমাদের নাবালক নির্বোধ শিশুদেরকে ধন দিও না, টাকা দিও না, কারণ তারা এমন জিনিস কিনবে তুমি জানো না, সেই টাকা দিয়ে বন্ধু মহলে গর্ব করবে, হয়তো বা কোন খারাপ জিনিস কিনবে। হ্যাঁ, অনেকে দেখবেন আর যে কি খেলনা বলে, আগুনের খেলনা কি বলে, ফটকাবাজি, মোয়াবাজি কি বলে বলে না, এই জিনিস কিনে হ্যাঁ আতসবাজি করবে, আতসবাজি করে মানুষের ক্ষতি করবে। খবরদার সুফাহা, আদেশ যে খবরদার নির্বোধদেরকে, নাবালকদেরকে তোমাদের মাল দিও না। ছেলে চায় ঠিক আছে তুমি সঙ্গে গিয়ে কিনে দাও, দোকানদার হতে তাকে ছবিয়ে বেশি টাকা নেবে, কিন্তু তোমার টাকা বেশি আছে, তাই পকেট থেকে বার করছো আর দিচ্ছ, খুব ভালো বাবা। হ্যাঁ, ছেলেটা প্রশংসা করবে, খুব ভালো বাবা আমার, কিন্তু আল্লাহ বলছেন দিও না। আল্লাহ সৃষ্টিকর্তা তিনি জানেন দিলে ক্ষতি না না দিলে ক্ষতি, আপনি জানছেন না আমি দিলে পরে আমার ছেলেরা আমার প্রতি সদয় কি বলে সদয় হবে, ভালো হবে, বাপের প্রশংসা করে দেয় না। সুতরাং আল্লাহ বলছেন দিও না, ইজাআতুল মাল, খবরদার মাল নষ্ট করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা খবরদার পিতা মাতা অবাধ্য হয়ে না। আপনারা শুনেছেন প্রসিদ্ধ ঘটনা ইসমাইল আলাইহিস সালাম কত বড় পিতার বাধ্য সন্তান ছিলেন, যে পিতা তাকে জবেহ করবেন তা জানতে পেরেও তিনি কি বলেছিলেন, ইসমাইল আমি তোমাকে জবেহ করবো, আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবেহ করছি। ইব্রাহিম ইসমাইল আসলাম কি বলেছিলেন, আব্বা জান কি তবুও ছেলে হয়ে সন্তান হয়ে তাদের কোন বাধা না দিয়ে বলছেন আল্লাহ একে আব্বা, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব। আপনারা জানেন ও ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে বলেছিলেন যে তোমার স্বামী এলে বলো যেন দরজা চৌকার বদলে নেয়। ইসমাইল আলাইহিসসালাম স্ত্রীর কাছ থেকে শুনে বুঝে গেছিলেন যে আব্বা মাকে আমার স্ত্রীকে তালাক দিতে বলেছেন, তালাক দিতে বলছেন, ইলাহি বেয়া রেখে আল্লাহ যাও মাসালাম, কেন না আমার আব্বা আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে তালাক দিই। বাপের কথা শুনে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছিলেন যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। ইবনে উমার কোন যুক্তি না করে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিলেন, কিসের জন্য? মা বাপের হুকুম পালন করার জন্য। সুতরাং বোঝা গেল কি, যে যদি আপনাকে আপনার মা বাপ বলে যে তোর মা থেকে তোর স্ত্রী সন্তান থেকে বের হয়ে যা, আপনার জন্য সেই আদেশ পালন করা ওয়াজিব, পালন করতে হবে। তবে হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে সেই আদেশ পালন করা হক না না হক। যেমন আদেশ বলেছিলাম বাপ যদি বলে এক বোতল মদ নিয়ে আয় বেটা, এই আদেশ পালন করা ওয়াজিব না ওয়াজিব নয়? হারাম। তেমনি যদি বলে তোর স্ত্রীকে তালাক দে, তাহলে আপনাকে দেখতে হবে যে তালাক দেওয়াটা এখানে আমার জন্য হালাল না হারাম। যদি হালাল হয় ওয়াজিব হয়, হয়তো বা আপনার মা বাপ আপনার স্ত্রী সম্পর্কে এমন কিছু জানে যা আপনি জানেন না, যদি আপনি শিওর হন যে হ্যাঁ সত্যই, তাহলে আপনার জন্য তালাক দেওয়া ওয়াজিব। কিন্তু যদি শিওর না হন, বুঝতে না পারেন, যদি মনে করেন যে না মা বাপ জুলুম করে বলছে মেয়েটার উপরে, তাহলে তালাক দেওয়া হারাম। তাহলে আপনি বলুন হুজুর, ইসমাইল আলাইহিসসালাম এবং ইবনে উমার কি তালাক দেন নাই বাপের কথা শুনে? তখন আমরা বলবো যে আমাদের মা বাপ বা আমাদের বাপ কিন্তু ইসমাইল ইব্রাহিমের মতো নয় আর উমারের মতো নয় যে চোখ বন্ধ করে আমরা আমাদের স্ত্রীকে তালাক দিয়ে দেব। মোট কথা, আদেশ পালন করার সময়ে বিশেষ করে সংসার সাংসারিক জীবনে সত্যিই কঠিন। মা বড় না বউ বড়, হ্যাঁ, তারপরে নানা ঝামেলার মধ্যে পড়ে পুরুষকে অগ্নি পরীক্ষা দিতে হয়, কার কথা রাখবেন, বইয়ের চোখে পানি, মায়ের চোখে পানি, আপনি কার কথাকে প্রাধান্য দেবেন, কার কথায় বিশ্বাস করবেন? মা বলছে বউ খারাপ আর বউ বলছে মা খারাপ, আপনি কাকে? বউ বলছে তুমি তোমার জান্নাত থেকে বেরিয়ে এসো তবে তুমি আমার জান্নাত পাবে, বউ বলছে তুমি তোমার জান্নাত থেকে বেরিয়ে, তার মানে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যাও, তোমার আলাদা সংসার পাতি, আমি তোমার সংসারে থাকতে পারবো না, আমি তোমার সাত পুষ্টি সামলাতে পারবো না, আমি তোমার মা বাবার খিদমত করতে পারবো না। আপনার স্ত্রী আপনাকে আপনার জান্নাত থেকে সরিয়ে আনতে চাচ্ছে আর আপনার মা বাবা বলছে বেটা যাস না, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল, তাদেরকে রহমতের ছায়া রহমতের ডানা বিছিয়ে দাও। আর বউ বলছে না না, রহমতের ডানা দরকার নেই, যদি রহমতের ডানায় থাকো তাহলে আমি আমার জান্নাত তোমাকে দেবো না। কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন? দুই আকর্ষণে পড়ে পুরুষ নিষ্পিষ্ট হয়। শাঁখের করা দেখেছেন? শাঁখের করা সামনে গেলেও কাটে, পেছনে গেলেও কাটে, দুই দিকে পিষা যায় পুরুষ। এই সময়ে অগ্নি পরীক্ষা, বিশাল পরীক্ষা। যদি ইমানি জ্ঞান না থাকে, শরীয়তের জ্ঞান না থাকে, তাহলে বহু পুরুষ ভেড়া হয়ে যায়, বইয়ের সঙ্গে চলে যায়, মা বাপকে ছেড়ে দেয়, জান্নাত থেকে বেরিয়ে যায়। আর বহু পুরুষ জালেম হয়, মা বাপের কথা শুনে বউকে অযথা মারামায় মারধর করে, তালাক দেয়, মায়ের ঘর পাঠিয়ে দেয়, তাকে কানায়। এইভাবে সে নিজের ভারসাম্য রক্ষা করতে পারে না, বড় সমস্যা। সুতরাং সুপুরুষকে খেয়াল করতে হবে, খবরদার মা বাপের পরিচয় গোপন করে তাদেরকে ছোট করবেন না। অনেক সময় আপনি বিশাল হয়ে গেছেন, বিশাল অফিসার হয়েছেন, বিরাট চাকরিওয়ালা হয়েছেন, কলেজে বিরাট পড়ছেন, মা বাপ কত কষ্ট করে পড়াচ্ছে আপনাকে, আর সেই মা বাপ যদি আপনার সামনে এসে যায়, তখন বন্ধু বান্ধবের কাছে যদি আপনি মা বাপ বলে পরিচয় দেন আপনি ছোট হয়ে যাবেন। দেখছেন পাড়াগ্রাম থেকে এসেছে, আপনি ঢাকায় বিশাল বড় ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার বাবা আপনার সঙ্গে দেখা করতে এসেছে, সেই পাড়াগ্রামের ড্রেস জানেন, লুঙ্গি পড়েছে আর খাটে একটা ছেঁড়া ফাটা জামা, আর সে বেচারি কত কষ্ট করে আপনাকে পয়সা দিয়ে পড়াচ্ছে। যখন পড়া হঠাৎ করে হোস্টেলের মধ্যে চলে এলো, বন্ধু বান্ধব সব বড় বড় ছেলেদের সঙ্গে আপনি মিশছেন যেন আপনিও বড় লোকের বাচ্চা, তার বোঝানে ওটা কে রে? তখন যদি আপনি বলেন এটা আমার আব্বা কে মা বা, তাহলে আপনি ছোট হয়ে যাবেন, তাহলে এই দিচ্ছিলে তুই ছোট হয়ে যাবে। আর বিশেষ করে যদি মেয়ে বন্ধু থাকে, অনেক বড় মেয়ে বন্ধু থাকে, তাই না? মেয়ে আবার বন্ধু হয়, স্ত্রী ছাড়া কেউ বন্ধু হতে পারে? কিন্তু ভদ্র এই বর্তমান যুগে আধুনিক যুগে বহু ভদ্রলোকের মেয়ে বন্ধু আছে, মেয়ে বন্ধুর সামনে পরিচয় দিতে আরো লজ্জা লাগবে, এটা কে? তখন বলে আমাদের আমাদের বাড়ির চাকর, কে আমাদের গায়ের লোক। এবার আব্বা বুঝতে পারবে, আব্বা মূর্খ সূক্ষ্ম মানুষ, তখন একটু ইংরেজিতে বলে দেখা করে এটা আমাদের সার্ভেন্ট। বাপ বলে কি হয়তো কোনো ভদ্র কিছু বললো, বাপ বুঝে ভদ্র কিছু বললো, বাপ বুঝতে পারে না, কিন্তু আসলে তাকে কি বানিয়ে দিল, বাড়ির চাকর বানিয়ে দিল। বাপের পরিচয় গোপন করলো কিসের জন্য? নিজের মান সম্মান বাঁচানোর জন্য। মা বাবা নিজে ভালো না পড়ে তোমাকে পড়ায়, বন্ধু মহলে নিজের বিলাসিতা বজায় রাখা, রাতে মাকে চাকরানি পরিচয় দাও আর বাপকে চাকর পরিচয় দাও, গায়ের লোক বলে পরিচয় দাও, এটা কি কোন সন্তানের কাজ? এটা কি কোন সন্তানের কাজ? পরের বাপকে বাপ বলে নিজের মর্যাদা অনেকেই বর্ধন করতে চায়। অনেক সময় বড় লোকের প্রেম হয়েছে, সে তাদের কাছে পরিচয় দিচ্ছে আমি অমুকের ছেলে, অথচ সে তার ছেলে নয়, আমি অমুক এমএলএর ছেলে, আমি অমুক মন্ত্রীর ছেলে, বড় ছেলে বড় মানুষের নাম ধরে নিজের বাপ বলে পরিচয় দেয়, এমন পরিচয় দেওয়া কি জায়েজ হুজুর? এটা হলো বিরাট পাপ। নিজের বাপ ছেলে যে বড় বাপকে বাপ বলে দাবি করে, অথবা নিজের বাপের কোন পরিচয় নেই যার সন্তান, সে মায়ের পরিচয়ে মানুষ হচ্ছে, কিন্তু কোন মহলে গিয়ে সে একজনকে বাপ বলে দাবি করছে, এরকম দাবি করা গোনার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে তা ইলা গায়রি আবি ওয়া হুয়া ইয়ালাম ফাল জান্নাতু আলাইহি হারাম, যে ব্যক্তি জানে যে ও আমার বাপ নয়, অথচ সে তাকে তার বাপ বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে তা ইলা গায়রি আবি ইলাম ইরাহ রায়হা ফাল জান্নাত ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 500 আম, যে ব্যক্তি জেনে শুনে অপরের বাপকে বাপ বলে দাবি করে, তার জন্য জান্নাতের সুগন্ধ হারাম, সে জান্নাতের সুগন্ধ পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ 500 বছরের পর থেকেও দূর থেকে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে দা ইলা আবিহি আও ইত্তামা ইলা গায়রি মাওয়ালিহি ফা আলাইহি লানাতুল্লাহি আত-তাবি'আ ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি নিজের পরের বাপকে বাপ বলে দাবি করে সেই ব্যক্তির উপরে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে অভিশাপ বর্ষণ হতে থাকে। আর একটা হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে দা ইলা গায়রি আবি আও তাওয়াল্লা গায়রি মাওয়ালি রাগবাতান আনহুম, যে নিজের বাপ বংশ পরিচয়কে অস্বীকার করে, নিজের বাপকে ছোট বলে বাপের পরিচয় অস্বীকার করে, ফা আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ, ওয়ালা ইয়াকবালুল্লাহু মিনহু সারফা ওয়ালা আযান, সেই লোকের কাছ থেকে আল্লাহ তাআলা ফরজ নফল কোন ইবাদতই কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ليس من رجل ادعى لغير ابيه وهو يعلمه الا كفر, যে ব্যক্তি জেনে শুনে নিজের বাপকে অস্বীকার করবে যে আমার বাপ নয়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, কাফের। সুতরাং কঠিন জিনিস, কাফের বলতে বড় কাফের না, ছোট কাফের আর কি, কঠিন জিনিস। যদি কেউ অপরের বাপকে বাপ বলে দাবি করে তাহলে সেটা হচ্ছে বিশাল জিনিস। এখন কোন কোন ভাই মনে মনে বলবেন, হুজুর তাহলে শ্বশুর আব্বাকে আব্বা বলা যাবে কিনা? শ্বশুরকে বাপ বলা বাপকে বলে না, কি বলে? আব্বা। নিজের বাপকে বাপ বলা হয়, কিন্তু শ্বশুরকে তো বাপ বলা হয় না, কি বলতে হয়? আব্বা জান বলা যাবে না, যাবে না। সম্মানের খাতিরে বড়কে, কোন বড় হুজুরকে যদি আব্বা বলা হয় সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নেই। আব্বা শ্বশুরকে যদি আব্বা বলা হয় সমস্যা নাই। আমি তো আমার নিয়ত এই নয় যে এটাই আমার বাপ আর আমার বাপ নেই, এই উদ্দেশ্য করে কি? সুতরাং যাই, তবে কাউকে বাপ বললে, মুখে বাপ বললে কিন্তু সে আসলে বাপ হয়ে যায় না, হয় নাকি? ধর্মের বাপ, ধর্মের বাপকে যদি বাপ বলা হয় কোনো মনে যদি বলে ধর্মের বাপ, তার সঙ্গে আসা যাওয়া চলবে পর্দা বেপর্দায়? না, পীর বাপ, পীর বাবা, পীর বাবা ধর্মের বাবা, তাই না? ওরা বলে পীর বাবা মানে নিজের বাপের থেকে বড় ভাই, দিয়ে একসঙ্গে গোপনে রুমে তার সঙ্গে দৈহিক খিদমত পাশে পা কাটে পা করে, তারা নিজের না বলে এটা আমার বাপ, চলবে না? চলবে না, না। কাউকে বাপ বললে বাপ হয়ে যায় না, কাউকে মা বললে মা হয়ে যায় না, কাউকে বোন বললে আপা বললে আপা হয়ে যায় না, কাউকে ভাবি বললে ভাবি হয়ে যায় না, রাস্তায় কোন মেয়েকে তুমি আমার বউ বললে কেন বাবা বাপ হয়ে যাবে, মা হয়ে যাবে, বউ হবে না কেন? এটা হলে ওটা হবে, সুতরাং কিছুই হবে না, মুখে বললে কিছুই হয় না। কোন সন্তানকে বাড়িতে নিয়ে এসে লালন পালন করছেন স্বামী স্ত্রীতে, সেই সন্তান নিজের ছেলে হবে? হবে না। কোরআনে এই কথা খণ্ডন করা হয়েছে। অবশ্য যদি কোন মহিলা তার নিজের দুগ্ধ পান করায় কোন ছেলেকে যখন তার বয়স দুবছরের কম থাকে, দুবছরের কম থাকলে পরে সেই মহিলার দুধ যদি পাঁচবার কমসে কম পান করে তাহলে সে তার মা হয়ে যায়, মা হয়ে যায়, সে তার সন্তান হয়ে যায়। তার সঙ্গে পর্দা নয়, তার সঙ্গে বিয়ে হারাম, তার সঙ্গে তার মেয়ের বিয়ে হারাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শ্বশুর আব্বাকে আব্বা বললে কোনো সমস্যা নেই, এটা কিন্তু ওই আব্বা ওইভাবে বলা হয় না। ঠিক আছে শান্তিপ্রিয় বন্ধু আমার, আশা করি তুমি সেই ছেলেদের মতো ন যে ছেলে বাপ মায়ের সংসারে লাথি মেরে প্রেয়সীর সাথে চলে গিয়ে সংসার করে, কারণ মা বাবা সে প্রেমে রাজি নয়। তাই দুনিয়া পিয়ারের দুশ্মন এবং দুশ্মন দোস্তি কোরবানি চাহি হ্যাঁ বলে মা বাপকে কোরবানি দিয়ে নিজের প্রেমকে টিকিয়ে রাখে এমন সন্তান তুমি নও। এমন একটা অবাধ্য সন্তান যে একটা মেয়েকে ভালোবাসে, যে মেয়ে ভালো নয়, বাপ মা বলছে মেয়ে ভালো নয়, ব্যবহার করিস না, কিন্তু আপনি মা বাপের কথা না শুনে, মা বাপ যখন বিয়ে দিল না ঠিক আছে, আপনি তাকে বগলে করে বের করে নিয়ে গিয়ে কোন মোল্লার কাছে বিয়ে করে নিলেন, আর না হয়তো কোর্টে নিয়ে গিয়ে লাভ ম্যারেজ করে লাভ করলেন। এই যে এই একটা অনেক মেয়ে আছে যারা মা বাপের কথা শুনে না, বলে যে বাবা বলছে মা ও ছেলে ভালো নয়, ছেলেকে পছন্দ করিস না, ছেলে লম্পট, মেয়েরা তো ঘরে বসে আর বোঝে না, মেয়ে ভাবে কি এর থেকে আমার ভালো পুরুষ দুনিয়াতে কেউ নেই, দুনিয়াতে যেন কোন পুরুষই তার মেয়েকে ভাই তার স্ত্রীকে ভালোবাসে না, এই একাই ভাবে যে আমাকে ভালোবাসে বাড়ির ধারণা। ফলে মা বাপের কথা শুনে না, চুরি করে বেরিয়ে যায় ঘর থেকে, গোপন নাগরের সাথে চুরি করে বেরিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে লাভ ম্যারেজ করে। ছেলের ক্ষেত্রে বিয়েটা জায়েজ চলবে, কিন্তু মেয়ের ক্ষেত্রে বাপকে নারাজি করে বিয়ে হবে? বাপের অনুমতি ছাড়া বিয়ে হবে মেয়ের? কিন্তু তাগুতি আইনে হবে, দেশের যে তাগুতি আইন আছে সে আইনে হবে। আপনি যদি সে মেয়ের বিরুদ্ধে কিছু করতে যান ছেলেকে ভালোবেসে, অবশ্য অনেক সময় সেই ছেলে যখন ধোকা দেয় সেই মেয়ের চোখের পানি ফেলতে ফেলতে আবার মায়ের বুকে ফিরে আসে, আর সেই রকম তার শাস্তি উপযুক্ত শাস্তি হলো সেটাই, যখন সে ধাক্কা খায় তখন সে উপযুক্ত শাস্তি পায়, কিন্তু এমন শাস্তি হয়তো বা কম পায় অথবা বেশি পায়, কিন্তু সে শাস্তিতে সে সতর্ক হয় না, যেহেতু মা বাপের অবাধ, মা বাপের বাধ্য হওয়ার আগে সে আগেই কার অবাধ্য থাকে? মহান আল্লাহর অবাধ্য থাকে, মহান আল্লাহকে সে মানে না, এই জন্যেই সে শাস্তি এখানে পাবে, দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে। এখানেই শেষ নয়, বরং কোন কোন ছেলে তার মা বাপকে ঘর থেকে বের করে দেয়, অনেকে তো ঘর থেকে বেরিয়ে যায় তাই না, তোমার সংসারে থাকলাম না, এমন সংসারে থাকার আমার দরকার নেই যেখানে আমার ভালোবাসাকে পাবো না, ঠিক আছে চলে গেলাম, বেরিয়ে গেলাম, শ্বশুর বাড়িতে গিয়ে বাস করে জানেন তো বারোটা খারাপ, হ্যাঁ সবাই জানে, কিন্তু তবুও কি ওই যে আমার প্রিয়তম, আমার কাছে সব থেকে প্রিয়তম, বাস গিয়ে বাস করতে লাগলো, কিংবা অন্য জায়গাতে গিয়ে কষ্ট করে কোন ঝুপড়িতে বাস করতে লাগলো, কোন কুড়ে ঘরে বাস করতে লাগলো, বলো গাছতলায় পড়ে থাকবো তুমি, তবুও আমি আমার লাইফকে নিয়ে পড়ে থাকবো, হাই হাই কত ভাগ ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু অনেক পুরুষ আছে যারা নিজের ঘর থেকে বেরিয়ে ঢাকা বা করে দেয় মা বাপকে বের করে দেয়, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও। আর এই জন্যেই দেশে কি হয়েছে, বৃদ্ধ ক্ষমা, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম আছে নেই সেখানে, আবার বৃদ্ধাশ্রমে পুরোপুরি পড়ে আছে, সেখানে বছরের পর বছর ছেলে মেয়েরা দেখা করতে যায় না। একদিন এক ইন্টারভিউ দেখলাম টিভিতে, সেখানে এক বুড়ি বলছে, মানে সাংবাদিক জিজ্ঞেস করছে তোমার ছেলে মেয়ে কেউ আছে, বলছে হ্যাঁ বাবা আমার ছেলে বউ আছে, আমার মেয়ে আছে, কেউ দেখতেছে না বাবা বহুদিন হলো আমাকে দেখতে আসেনি, আমার দেখতে কত ইচ্ছা হয়, নাতি নাতনিদেরকে দেখতে ইচ্ছা হয়, কিন্তু বাবা আমাকে দেখতে আসে না, বুড়িয়ে গেছি আমরা, আবার কে বাবা আমাদের কে, আমরা কি করেছি? সাংবাদিক বলছে তুমি তাদেরকে মানুষ করেছো, নিজের হাতে গুমুত করে মানুষ করেছো, তবু তারা কেউ নয়। বুড়ি অজর নয়নে কাঁদতে কাঁদতে বলছে না বাবা এখন আমরা তাদের বড় হয়ে গেছি, তারা কেন দেখতে আসবে, তারা ছেলে মেয়ে নিয়ে স্ত্রী পরিজন নিয়ে সুখে সংসার করছে, কেন সুখের সংসারে আগুন লাগাতে আসবে বাবা? অজর নয়নে কাঁদছে, এই চোখের পানি, এই চোখের পানি দাম আছে না নেই, এই চোখের পানির দাম চুকাতে হবে তার সন্তানকে, এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যেত, কিন্তু এই চোখের পানি যখন অজর নয়নে ঝরছে তখন তোমার জান্নাতে বন্যা এসে যাবে, তোমার জান্নাত ধ্বংস হয়ে যাবে। ছেলে মেয়ে খেয়াল করে না, বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় দেয় মা বাপকে, আর বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে প্রথম কারণ হল স্ত্রীর সাথে তার বনিবনাও না হওয়া, বইয়ের সঙ্গে শাশুড়ি যে বইয়ের হয় না, শাশুড়ি শাশুড়ি শ্বশুর শাশুড়ি হয় না, বইয়ের সঙ্গে দিনরাত খুটু খুটু খুটু খুটু ঝগড়া হুকি লড়াই হতে থাকে, এই জন্য বলে বাবা কখনো কখনো মা বাপ নিজে পছন্দ করে, আর কখনো কখনো বাপ যে ছেলে দেখে যে বইয়ের সঙ্গে যখন হচ্ছে না বউকে ছাড়তেও পারছি না, তখন বাবা তোমরাই গিয়ে একটু রেস্ট নাও, রেস্ট হাউসে গিয়ে রেস্ট নাও, তারা একটানা অসুস্থ থাকলে বিরক্তি প্রকাশ করে, অসুখের পর অসুখ, হ্যাঁ বাপের সুগার মায়ের পেশা, এর জন্য তরকারি আলাদা, ওর জন্য ওষুধ, ওর জন্য এই বউ মানে প্রতিষ্ঠ হয়ে উঠছে, তখন ছেলেকে কান ভাঙিয়ে কান ভাঙিয়ে কান ভাঙিয়ে ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তিন নম্বর, অতিরিক্ত বিলাসিতা বা সুখ ভোগে অসুবিধা বোধ করে, নিজেদের সুখ হয় না, শান্তি পায় না, সবসময় মা বাবার খেয়ে মধ্যে পড়ে থাকতে পারে, এই জন্য তাদেরকে বিদায় দিয়ে নিজেরা শান্তি নিতে চায়। ঢাকা শহরে পাড়া গ্রামে মা বাবা ঢাকা শহরে বড় ছেলে চাকরি করে, সে চাকরি বাড়িতে এসেছে ফ্ল্যাটে, সুন্দর ফ্ল্যাট, বউ দেখছে বাবা একটু শ্বশুর শাশুড়ি থেকেই গেল, আমি যেতেই চাই না, কত অসুবিধা, রান্না বান্না এই অমক তমক, তখন সে বলছে আব্বা একটা কথা বলবো শুনবেন? কি বল মা? আব্বা ঢাকা শহরে বিভিন্ন কলকারখানা তো, এখানে শরীর খারাপ হবে, কলকারখানার বিভিন্ন গ্যাসে শরীর খারাপ হবে, তাই বলছিলাম কি পাড়াগ্রামের হাওয়া খুব সুস্থ, পাড়াগ্রামের হাওয়া খুব ফ্রেশ, সেখানে গিয়ে থাকুন আপনাদের শরীর ভালো থাকবে। উদ্দেশ্যটা কি? শ্বশুর শাশুড়ির স্বাস্থ্য, হ্যাঁ নিজেরা আরাম, দেখছেন কালী মাতো নুড়ি দা বিহা, কালী মাতো হাকি নুড়ি দা বিহা বাতিল, কথা ঠিক কিন্তু বাতের উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি? কথা ঠিক পাড়াগ্রামে স্বাস্থ্য ভালো থাকে ঠিক না, কিন্তু ওর উদ্দেশ্য শ্বশুর শাশুড়ি আলাদা থাক, তা না আমি নিজে আরাম পাব। তো শ্বশুর বলছে হ্যাঁ মা, তোমরা তো বেটাপুর বহুদিন থেকে শহরে বাস করছো, তো তোমরা তো বেশ নাতুস নতুস চেহারা নিয়ে ভালোই আছো, তোমাদের শরীর থেকে খারাপ হয় না, আমাদের খারাপ হবে কেন? ঠিক হলো যাও, হ্যাঁ বউ তখন বুঝতে পেরেছি বাবা আচ্ছা আর শ্বশুর শাশুড়ি আছে। এইরকম ভাবে কায়দা করে মা বাপকে পাঠিয়ে দেওয়া হয়, সুতরাং বৃদ্ধা আশ্রমে গিয়ে বাস করতে দেওয়া হয় বিভিন্ন কারণে, অনেকে শুধু তাই না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না, অনেকে অনেক এমন সন্তান আছে হতভাগা যে তার মা বাপকে নিজের হাতে হত্যা করে দেয়, নিজের বাপে নিজের পথের কাঁটা দূর করে দেয়। সেই মা যে রাতের পড়া জাগরণ করেছে তোমার আরামের জন্য, কষ্টের পর কষ্ট বরণ করেছে শুধু তোমার শান্তির জন্য, যে মা কত কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে এবং সে সময় কত মাথা ব্যথা, পা ফোলা, গা ধরা, বমন প্রভৃতি অসুখ অসুস্থতা নীরবে খুশির সাথে সহ্য করেছে, যত কষ্ট হয়েছে তত আনন্দ করেছে, যে তোমাকে তোমার নিতান্ত দুর্বল অবস্থা থেকে সবল অবস্থায় কত যত্নের সাথে পৌঁছে দিয়েছে, সেই সময় তোমাকে নিজের বুকে দুধ পান করিয়ে বাঁচিয়ে রেখেছে, যে সময় তাছাড়া তোমার আর কোনো খাদ্য ছিল না, যদি সে নিজে দুধ পান না করাতো তার অন্য কোন খাবার খেয়ে তুমি বাঁচতে পারতে না। সেই পিতা যে বড় পরিশ্রম মেহনত করে বাড়ি বানায়, মাল জমায়, ছেলের জন্য যাবতীয় সুখের সামগ্রী সংগ্রহ করে, কিন্তু বিবাহের পর ছেলে অথবা তার স্ত্রী তাদেরকে সেই বাড়ির সুখ সামগ্রী থেকে বের করে দেয়, এর থেকে বড় নিমক হারাম এই দুনিয়াতে আর কি হতে পারে? নিমক হারাম, নিমক হারাম কাকে বলে? নুন খেয়ে যে নুনের গুণ গায় না, সে হচ্ছে নিমক হারাম। যে নুন খেয়ে নুনের গুণ গায় না, মা বাপের খেয়ে মা বাপের পরে যে মা বাপের গুণগান করে না, মা বাপকে নিজের কাছে রাখে না, মা বাপের একটু শান্তি চায় না, সে হল নিমক হারাম। স্ত্রীর সাথে মা বাপের বনিকরণ না হলে তুমি অভিনয় করো, স্ত্রীকে বুঝা, স্ত্রী হকপথে থাকলে মা বাপের সাথে প্রকাশ্যে রাজি থাকো, স্ত্রী না হকপথে থাকলে তাকে শাসন করো, ঠিক ভারসাম্য বজায় রেখে দুটো দিক বজায় রাখো। এ কথা সত্য যে কোন কোন মা বাপের ব্যবহার বড় নিচ ও নোংরা হয়, ছেলে ভালো কিন্তু তাদের ঘুম থেকে উঠতে দেরি দেখলে বলে লাইলার মতন মতো দেখ এখনো শুয়ে আছে, কাপড় ছিঁড়ে গেলে বলে পাশায় খাল আছে নাকি, বেশি ভাত খেলে ছোট সরায় ভাত মেপে যায় ছোট সরায়, আর সে ঘরের বউ, সে ঘরের বউ ভাঙলে সরা গেল পাড়া পাড়া, গিন্নি ভাঙলে দাদা ও কিছু নয় দাদা, পেটের শত্রু ঘুড়ি আর বাড়ির শত্রু বুড়ি, তো আমাদের জানাই আছে। সুতরাং অনেক সময় দেখা যায় যে মা বাপ সত্যি খারাপ, সব সময় বউ কাটি বইয়ের পিছনে লেগে থাকে, খুব ধরে এ করে এ করে সে করে, অনেকে আবার বউকে মেপে ভাত দেয়, তাই না, মেপে ভাত দেয় দু বড় বউ ছোট বউ মিলে মেপে ভাত দিত, একটা শাশুড়ি মেপে মেপে ভাত দিত একটা মাটির সরাতে, এক সরাটা একদিন হঠাৎ করে বেশ আমাদের ভেঙে গেছে, ভেঙে গেছে, তখন ছোট বউ খুব খুশি যেন নাচছে, কেন তখন শাশুড়ি বুঝতে পেরেছে যে ছোট বউ কেন হাসছে আর কেন নাচছে কি ব্যাপার বুঝতে পেরেছে, তখন শাশুড়ি বলছে ছোট সরাটি ভেঙে গেছে, বড় সরাটি আছে, দুটো সরা কি, এক সরাতে ছেলেদেরকে ভাত দিত, বড় সরাতে, ছোট সরা ভেঙে গেছে, এটা বউদেরকে দিত, এবার ভাবো কি বড় সরাতে শাশুড়ি ভাত দেবে বেশি করে ভাত পাও, এই বলে আনন্দ করছিল। শাশুড়ি তখন বলছে ছোট সরাটি ভেঙে গেছে, বড় সরাটি আছে, নাচো কত কেন বউ হাতের আন্দাজ আছে, ছোট সরাটা ভেঙে গেছে কি হবে, আমার হাতের তো আন্দাজ আছে, আমি তো অল্প করি দেবো, তোমাদেরকে বেশি ভাত দেবো না, বুঝতে পারছেন, এমনও ঘর আছে এমনও পরিবেশ আছে। সুতরাং এগুলো দেখতে হবে ছেলে, কোন কোন মা বাপ ভালো হয় কিন্তু ছেলে হয় খবিস, বউ হয় খবিস, একটি ছেলে হলেও শান্তি নেই, অনেকে বলে একটি ছেলেতে শান্তি আছে, কেউ বলে একটি ছেলে শান্তি আছে, একটি ছেলে হলেও দেখবেন ছেলের বিয়ে হওয়ার পরে মা বাপ থেকে পৃথক হয়ে গেছে, পুরোপুরি একা সংসারে পড়ে আছে, ফ্যামিলি প্ল্যানিং ও কাজের নয়, কথায় বলে ছোট সংসার সুখী সংসার, বড় সংসার ঝামেলা হাজার, বাজে কথা, সব ক্ষেত্রে ঠিক নয়, ছেলের বউ শ্বশুর শাশুড়ি, ছেলের বউ শ্বশুর শাশুড়ি চায় না, চায় একলা ঘরে গিন্নি হব, চাবি কাঠি ঝুলিয়ে নাইতে যাব, আর বউ গিন্নি হলে তার বড় পরপরানি হয় জানেন তো, আর মেঘ ভাঙা রোধ হলে তার বড় চরচরানি হয়, সেই সংসারে বড় অশান্তির ঝড় নামে, বিশেষ করে ছেলে মেড়া হলে তো আরো, আর কোন আনন্দে দেখবেন মেঘের কুটুম হার মানা আর ভাতালের কুটুম আসতে মানা, তখন দাস নিজের সংসারে সেই এখন আনি, নিজের স্বামীর কুটুমদেরকে স্বামীর ভাই চাচা এদেরকে ডাকবে না, কাকে ডাকবে, নিজের নিজের নিজের ভাই নিজের বোনদেরকে ডেকে সেই সংসারে আনন্দ করবে, মেঘের কুটুম হার মানা আর ভাতারের কুটুম আসতে মানা, এই হয় বউয়ের কাছে, ছেলে তার কাছে নিতান্ত গোবেচার হয়ে যায়, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর ছেলের নিকট বউয়ের অভিযোগ করলে ছেলে অধমের মতো জবাব দেয়, মা নয় যে তাড়িয়ে দেবো, বাপ নয় যে ভাব দেবো না, পরের মেয়ে রাখি কোথায়, কি বুঝলেন কি বুঝলেন, যখন পাড়ার লোকে তার কাছে অভিযোগ করে তোর বউ এই তোর বউ এই তোর বউ এই, তখন কি বলে ছেলে, মা নয় যে তাড়িয়ে দেবো, বাপ নয় যে ভাব দেবো না, পরের মেয়ে রাখি কোথায়, বুঝতে পারলেন, এমন ছেলে আছে অধম, আর সে সময় পাড়ার লোকদের তো বড় কৌতূহল বৃদ্ধি পায়, সেই ছেলে বউকে নিয়ে রাজনীতি পর্যন্ত হয়, বাপ যা বাপ মা যা না বলে তার শতগুণ বেশি বলে, পাড়ার অকর্মণা সাতচুন্নিরা এমনকি আঁচল ধরা পুসরাও, যার গরু বলে সে বাঁধা, পাড়া পড়শি বলে সাত বিয়েন, মায়ের পড়ে না মাসির পড়ে পাড়া পড়শির ধবলা ওড়ে, তখন পাড়া পড়শিরা বেশি হইচই করে, যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই, অথচ বাপ বেটা শাশুড়ি বইয়ে ঝগড়া হলে এক তরফা শুনে উলু খাবড়ার মতো মুখ খোলা উচিত নয়, কারণ বাপ বেটায় মিল হয়, কিন্তু তাদের কথা থেকে কথায় কথাই থেকে যায়, বাপে তখন বাপের দেওয়া আঘাত ছেলে সহজে হজম করে নেয় কিন্তু হজম করতে পারে না, পাড়াপড়শির কথা ওই চাকুম পাতাকে যতদিন জীবন থাকে ততদিন পেটে যন্ত্রণা দেয় এবং অলক্ষক পোড়ামুখীদের প্রতি ঘৃণা ও অশুভ কামনা থাকে, দেখবেন শেষকালে যে আমি আদারে কি বলে আমি দুধে এক হয় আর আদারে রাখি আদারে যায়, আমি দুধে এক হয় আদারে রাখি আদারে যায়, যারা কথা বলেছিল বাবা ঘাবড়া হয়েছে ঠিক আছে, তখন মায়ের বৃদ্ধি কেউ বললো বাপ ছেলের বৃদ্ধি কেউ বললো, যখন মা বেটায় যখন মিল হয়ে গেল, মিল তো হবে মা বেটাতে একদিন মিল হবে, আর যারা কথা বলছে তাদের অবস্থা কি হবে, ওই যে আদারে রাখি আদারে যাও, সেটা কোথায় যাবে? আদারে যাবে, খেলা যাবে না, এইরকম হয়। সুতরাং সবসময় পুরুষকে খেয়াল করে চলতে হবে যেন এ ব্যাপারে পুরুষের পরিচয় দিতে হবে। সময় শেষ হয়ে আসছে, এখন বহু কথা থেকে গেছে। সুতরাং বাড়ির প্রতিবেশী পরিবেশ নোংরা হলে আগে থেকে সাবধান হয়ে হওয়া উচিত, বউকে নমস্কার এবং মাকে তিরস্কার না করা উচিত। অনেক সময় দেখবেন বউয়ের সাথে একরকম আলোচনা হয় আর মায়ের সাথে কথা বলার সময় এক এক রকম আলোচনা হয়। একটু একটু ধৈর্য ধরে শুনুন। মা ডাক দিলে ছেলেকে বলল, বাবা পাঁচু। ছেলে বলল, উহ কি যে বলে বুড়িটা, হ্যাঁ কি চায়, কি হলো? মা তখন বলে, আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছে বাবা, একবার হাসপাতাল নিয়ে চড়ে। ছেলে তখন বলে, তোমার পরদেশি দাদা, আমি ব্যস্ত, আমার সময় নেই। মা বলে, আমাকে খালি হাসপাতালে ছেড়ে আয় বাবা। ছেলে বলে, কিন্তু আমি যে ব্যস্ত বললাম না, আমি যেতে পারবো না। মা বলে, কিসে ব্যস্ত বাবা, আমি তো দেখছি তুই ঘরে বসেই রয়েছিস। ছেলে বলে, হ্যাঁ বুড়ি, আমার বসে থাকাটা তো পছন্দ হয় না, দেখতেই পারে না বলে বসে থাকি। মা বলে, না বাবা, আমি বড় কষ্ট পাচ্ছি যে রে। ছেলে বলে, ঝামেলা দরকার নেই, আর বেশি কথা বলার দরকার নেই, আমি তোমাকে নিয়ে যাবো, কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাও, পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাও, নইলে আমি চলে যাবো। মা বলছে, এক্ষুনি বাবা, এক্ষুনি। কিন্তু একদিন স্ত্রী বলছে, হ্যাঁ পাঁচু, পাঁচু বলছে, কি কি কি বলছো? দিদি বলছে, আজ পার্কে যেতে চাই, পার্কে বেড়াতে যাবো। পাঁচু বলছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, কোন পার্ক, কোন পার্কে যাবো, কোন দিকে যাবে? দিদি বলছে, চলো তার। পাঁচু বলছে, আমি তোমার জন্য গাড়িতে অপেক্ষা করছি, গাড়িতে স্টার্ট দিয়ে একটু গরম করে নি, তুমি তাড়াতাড়ি করো না, ধীরে ধীরে ধীরে ধীরে কাগজপত্র পড়ে এসো। বুঝলেন, বাস্তব না অবাস্তব? মাকে কি বললো? পাঁচ মিনিট সামদ, দেরি হয় আমি চলে যাবো। আর বিবিকে কি বললো? ধীরে ধীরে ধীরে ধীরে, আমি গাড়িতে একটু গরম করি, তুমি ধীরে ধীরে এসো। বুঝলেন, এই অবস্থা। ভেবে দেখো মন্ত্র, একদিন যখন তুমি ছোট ছিলে তখন মা বাবা এটা কি ওটা কি নানা প্রশ্ন করেছিলেন, তাই না? আব্বা এটা কি, মা এটা কি, আব্বা এটা কি? তেঁতুল গাছ আছে বাড়ির সামনে, পাড়া গ্রামে তেঁতুল গাছ আছে, বড় গাছ আছে, সেই গাছের ডালে সাদা আঁতাটা কি বসে আছে? আপনি তখন কি বলেন, মা ওটা কি, বাপ ওটা কি? কতবার আপনি বলেন বক, ওটাকে কি বলে বক বাবা, বক বিরক্ত বিরক্ত হয় মাবা। কিন্তু পুরো বাপ একদিন ঘরের বারান্দায় শুয়ে আছে, তেঁতুল গাছের ডালে ওই সাদা মতো বকটা দেখা যাচ্ছে। বুড়ো বলছে, ও বাবা পাঁচু, গাছের ডালে ওটা কি বসে আছে বাবা? বলছে, বক বক। কি বলি বাবা, আমি কি সবসময় বক বকানি করি? আমি কি সবসময় বকি? ওটা কি আছে বাবা? চাই বুড়ো মানুষ বুঝতে পারছেন, শুনতে পারছে না কানে, জিজ্ঞেস করছে। ছেলে বলছে, বুড়ো বক বলছি, বক বুড়ো হয়েছে, বক ছেলে না। বাবা বক, বুঝতে পারছেন? বাপ তার ছেলেকে কিভাবে জবাব দিয়েছিল? আদর করে, আব্বা ওটা বক, ওটাকে বক বলে। সেই বাপ যখন বুড়ো হয়ে গেল, তার কথার উত্তর দিতে ছেলে রং বদলে দিল, পাল্টে গেল। দুনিয়া এরকমই, দুর্বলতা কা বলছি, বক নিয়ে বক ছিল না। মা মাই রান্না সেরে গোসল করে করিয়ে খেতে বসে ভালো শাড়ি দুটে না, ছেঁড়া শাড়ি, নিম্নমানের সুতি, গিন্নির হাতে রাগা বলা, বইয়ের হাতে সোনার বালা, মা বলে দিয়ে দড়ি, বউকে পায় কাটায় শাড়ি, মা খায় ধান ভেঙে, বেটা খায় এলাচ কিনে, মা পায় না খাতা সেলাই। এমন ওনার ছেলে আছে হত ভাঙা, এটা ইনসাফ নয়। পিতায় হয় তাহলে মনে রেখো, পাপ পরে কলি হাসে, ওরে কলি তোরও একদিন আছে, ঘুটে পরে গোবর হাসে, ওরে গোবর তোরও একদিন আছে, যেমন কর্ম তেমনি ফল। বিদ্রোহী বন্ধু আমার, একটা গল্প শোনো। এক যুবক ছেলে তার বাপকে মারতে মারতে ছেঁচড়ে নিয়ে বাড়ির সদর দরজা পর্যন্ত পার করে দিয়ে বসিয়ে দিয়েছিল। বাপ বললো, ওরে বাপ রে, আমাকে এই দরজা থেকে বার করে নিয়ে যাস না রে, এটাই শেষ, এটাই শেষ। বাপরে, আর বার করিস না, আমি আমার বাপকে এই পর্যন্তই নিয়ে এসে আসতাম, মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসতাম, আর বার করিস না বাবা। তখন ছেলে বলে, যা আতুর হয়ে যা, এটা তোর আসল আর এটা তোর সুদ। বাপের সঙ্গে তুমি যেমন আচরণ করেছ, ছেলে তোমার সঙ্গে সেইরকম আচরণ করবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকে। এক বউ তার দুই শাশুড়ির মাটির মালসায় ভাত দিত, একদিন অসাবধানতা সেটি ভেঙে যায়। এই গল্প বলা হলো আগে, যে মাটির মালসাতে ভাত দিত, মাটি সে ঘান্না আছে না, একদিন অসাবধানতা ভেঙে গেল। তা দেখে বউ চিল্লিয়ে পাড়ার লোক জমা করে বলে, এবার বুড়িকে খাল কেটে খেতে দেব। শাশুড়িকে ভাত দিত কিসে? মাটির ভাগ, মাটির পিলতে। ভেঙে গেল তো বলছে, ভাঙলো কেন? একে খাল কেটে ভাত দেব। ইত্যবসরে তার যোগ্য ছেলে কলেজ থেকে ফিরে এলো, তুল কালাম দেখে ব্যাপার বুঝে দাদিকে বকতে শুরু করলো ছেলে। বলা হলো, কেন ভাঙলি বুড়ি? ওকে খাল কেটে ভাত দেওয়া হবো, ভাঙলি কেন? পাড়ার লোক শুনে অবাক, যে মাকে বকা উচিত না, ওকে দাদিকেই বকছে, কি ব্যাপার? বলছে, ও ভাঙলো কেন? যদি না ভাঙতো ওইটা রেখে দিত, তাহলে বুড়ি মারা যাওয়া আমার দাদিকে এই মালসা দিয়ে এই মাটির পাত্র দিয়ে ভাত দিচ্ছে, ভাঙলো কেন? ভুল করেছে, কারণ রাখলে পরে আমরা এই পাত্র দিয়ে, এই মাটির পাত্র দিয়ে আমার মাকে ভাত দিতাম। সময় আসছে, জেনে রাখবেন যে আপনি মা বাপের অবাধ্য হয়ে বইয়ের কথা মানবেন, আপনারও আসছে বউ, আপনারও হবে, আপনারও বউ যখন হবে তখন আপনি বুঝতে পারবেন। তুমিও তোমার মাল বাপের উপার্জিত ধন আছে, সেই মাল তাদের জন্য খরচ করতে কাকুন্ন করো না। অবশ্য এমন বাপও আছে যে ছেলেকে একটি পয়সাও পকেটে রাখতে দেয় না, বইয়েরও সবকিছু কিনতে চায়, বউকেও কিছু দেয় না, সেটা অখিলি ব্যাপার, সেরকম ঠিক না। অথচ সুখ আছে দুইয়ের মাঝে, একে অপরকে ভুল না বোঝাতে পরিশেষে তুমি ছোট্ট শিশু নিশার মতো বলো, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুনতু হাইয়া, ওয়া বাররা বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। ছোট্ট শিশু কোলের শিশু ঈসা বলেছিলেন যে আল্লাহ আমাকে মা বাবার জন্য কি বানিয়েছেন, খিদমত গুজার বানিয়েছেন। আর শেষকালে দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, সবাই মিলে আমরা সেই দোয়া করি। যে ব্যক্তি সম্পর্কে জানি না, সে ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা করা কি? কোন ব্যক্তি সম্পর্কে না জেনে খারাপ ধারণা করা গুনার কাজ, কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বাযাল যানি ইসম। খবরদার, অপরিচিত ভাবে কোন ব্যক্তি সম্পর্কে কার কাছ থেকে কিছু শুনে তার প্রতি কু ধারণা করো না, কারণ কু ধারণা হলো খারাপ বা কি বলে গুনার কাজ। স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, এ ব্যাপারে স্বামী কি করবে? স্বামী তার স্ত্রীকে নসিহত করবে, নসিহত না শুনলে বিছানা ত্যাগ করবে। আর যদি বিছানা ত্যাগ করে তার জন্য আরামের হয়, তাহলে উত্তম মধ্যম লাগাবে, উত্তম মধ্যম দিয়ে যদি কোনো না হয়, কাজ না হয়, তাহলে সালিশ ডাকবে যে আমার স্ত্রী নামাজ পড়ে না, তার সঙ্গে থাকা যায় নয়। তারপরে যদি একান্তই না মানে, তো সেই স্ত্রীকে রাখা যাবে না, তালাক দিতে হবে, সেই স্ত্রীর সঙ্গে সংসার করা যায় না। যে ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে সম্পর্ক রাখা যাবে কি? তাকে আগে চেষ্টা করতে হবে, তার সাথে সম্পর্ক রেখে চেষ্টা করতে হবে নামাজি বানানো। নামাজ পড়ে না বলে তাকে দুধ দুধ করে সরিয়ে দিলে হবে না, আগে তার সঙ্গে নসিহত করতে হবে, বোঝাতে হবে, বন্ধু হলে এক রুমের হলে বুঝিয়ে বুঝিয়ে শেষ করে যে না মানে, নামাজকে অস্বীকার করে, তাহলে শেষ পর্যন্ত তাকে তার সঙ্গ, তার সম্পর্ক ত্যাগ করতে হবে।